তিনি তাদেরকে আশ্রয় দিয়েছিলেন। ইতিমধ্যে হুদাইবিয়ার সন্দেহ হয়ে গেল, আল্লাহ রাসূল চারিদিকে চিঠি লেখা শুরু করলেন। বীরে মাউনের একমাত্র জীবিত সাহাবি আমর বিন উমাইয়া জামরি, আল্লাহ রাসূল তাকে নাজাশির কাছে ইসলাম গ্রহণের জন্য চিঠি দিয়ে পাঠালেন। তখন সেখানে আগে থেকেই জাফর বিন আবু তালেবের নেতৃত্বে একদল মুসলমান আশ্রিত হিসেবে ছিলেন। এই খবর পেয়ে মক্কার লোকেরা, মক্কার সবচেয়ে কুশাগ্র বুদ্ধি কূটনীতিবিদ আমর বিন আস এবং আবু জেহেলের বৈপিত্র ভাই আবদুল্লাহ ইবনে জাদআন দুজনকে পাঠালো যে তোমরা যাও ঠেকাও, যদি নাজাশি মুসলমান হয়ে যায় তো আমাদের সব শেষ, একটা বাদশাহ মুসলমান চারটিখানি ব্যাপার নাকি, শিগগির যাও, যে কোনো মূল্যে তোমার যত বুদ্ধিশুদ্ধি আছে সব দিয়ে নাজাশিকে ঠেকাও, আর এই মুসলমানরা যদি একবার নাজাশির সাপোর্ট পেয়ে যায় তাহলে আমাদের আর মক্কায় বাস করে সব শেষ করে দেবে। চলে গেল, এক গাদা হাদিয়া তোফা যা লাগে সব নিয়ে গেল। প্রথম দিন যে বলল, হে বাদশাহ, আমাদের জনপদের কিছু মায়ে খাদানো বাপে তাড়ানো কিছু বদ ছেলে বিলে তাহলে এসে আপনার দেশে আশ্রয় নিচ্ছে, এরা লোক খুব খারাপ, এদের রাখলে আপনার রাষ্ট্রে সন্ত্রাস চালাবে, নষ্ট করে দেবে সব। তুমি বললেন, দেখো তোমার একার কথা হবে না, আমি ওদের ডাকিয়ে দেখি আসলে লোকটা ভালো না মন্দ যাচাই করে পরে তো কিছু করবো, এ তো বাংলাদেশ সরকার না যে নদবেড়া গেল শেখ জঙ্গি ধরে নিয়ে এসে পিঠে আমার, ওইরকম সরকার তো তিনি ছিলেন না, যাচাই বাছাই করি তো কাজা করে। বাস ডাকা হলো, জাফর নেতৃত্বে আসলেন ওরা, বলো তোমরা কি তোমাদের আকিদা বিশ্বাস, তোমরা নাকি এদের ধর্ম নষ্ট করে আছো, তোমরা কি বাপদের ধর্ম মানো না, তোমরা কোন জাত, আসলে ঠিকই তো, তখন তো ইসলাম কেউ জানত না। ওরা বললেন যে আমরা একজন নবীর অনুসারী, তিনি মানুষকে দিনে তৌহিদ দাওয়াত দিয়েছেন, তিনি কি বলেন তোমাদেরকে আমাকে শুনে হতো, তিনি বলেন যে মূর্তি পূজা করা যাবে না, মানুষ স্রেফ আল্লাহর কাছ চাইবে, শিরেক বেদাত করা যাবে না, সুদ খাওয়া যাবে না, জেনা বেবিচারি চলবে না, মিথ্যা কথা বলা যাবে না ইত্যাদি। এটা তো খুব ভালো কথা, এটি তো আসল কথা, এটি খারাপ কি হলো? আচ্ছা তোমরা কিন্তু শুনাতে পারো কি তিনি বলেন, তিনি কি এনেছেন কোরআন, একটা কোরআন শোনাও তো আমাকে, কিছুটা কোরআন শোনালো, উনি কিন্তু একেবারে চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। কোরআনের বাণী তো একটা আলাদা গুরুত্ব মহত্ব আছে, যারা আরবি বুঝে তারাই কোরআন বুঝে, বাঙালি এই কোরআনে কি বুঝবে, এ তো মনে খালি মন্ত্র পাঠ করে বুঝে বলে ঠিক আছে। উনি কিন্তু অন্তর থেকে গ্রহণ করে নিলেন, কিন্তু ওই যে পিসাবের আছে সামনে বসে, মানে পোপ পাদ্রির দল, ওদের ভয়ে তো হুজুর সমস্যা তো ওরাই, বাদশাহ যদি কিছু প্রকাশ করে মুখ দিয়ে ওরাই লাগাবে, বাদশাহ বেদিন হয়ে গেছে লাগা ওর বিরুদ্ধে হয়েছে, ওই চুপ করে থাকলেন। তাহলে কোনো কাজ হলো না, আমর ইবনুল্লাহ যাওয়ার সময় বলছে, এই আবদুল্লাহ কালকে আমি এমন এক ফোন দিয়ে আটবো, দেখবি ওই রাজ দরবারি জাল্লাদ দিয়ে কতল করে ছেড়ে দেবে। তো আবদুল্লাহ জাদান যদিও সে আবু জাহেলের ভাই, যাই খবরদার খবরদার, ওরম কথা বলো না যে লোকে মেরে ফেলবে, ওরা তো আমাদের বংশেরই ছেলে, মোহাম্মদ তো আমাদের বংশেরই ছেলে, কেন তাকে মারবা, তুই ওরকম খদ খদ ওরম জন্য এমন কিছু বলো না লোকে মেরে ফেলবে। আচ্ছা ঠিক আছে, পরের দিন আসলো, এই চলতে বাচ্চা এমন এক কথা আসতে আপনাকে শোনাবো যে আপনি কখনোই শোনেন না, কি এই যে লোকগুলো কেন আপনি ফেরত দিলেন কিছু বললেন না, এরা কি কত খারাপ তো আপনি জানেন, কি আপনার নবী ঈসার সম্পর্কে বদনাম করে, মা মরিয়ম সম্পর্কে বদনাম করে, সত্যি এটা বলতে ধর্মে আঘাত লাগবে না, সবাই গরম হয়ে গেছে, তাই এত বড় কথা ডাকো। পরের দিন যখন আবার ডেকেছে, জাফর আবু তালেব ভয় পেয়ে গেছেন, সবাইকে নিয়ে বসলো, বলো আমি যে কি বলবো, পরামর্শ সভা বসে প্রায় 40 জন, সবাই বললো দেখেন হে জাফর আবু তালেব, আমরা আল্লাহর ভয়ে পালাই নাই, আমরা এই শয়তানদের ভয়ে পালিয়ে এসছি আল্লাহর আশ্রয়ে, আল্লাহর দিন কবুল করেছে বলেই আজকে আমাদের উপর নির্যাতন, তুমি স্বাধীনভাবে আল্লাহর ভরসা করে সত্য কথা বলে যাবে, যদি আমাদের ভাগ্যে আজকে এখানে মৃত্যু লেখা থাকে এখানেই মরবো, সারা দুনিয়ার মালিকান আল্লাহর হাতে, তিনি ইচ্ছা করলে আমাদের বাঁচাবেন, ইচ্ছা করলে আমাদের এখানে শহীদ শাহাদত নসিব করবেন, মিথ্যা বলা চলবে না, ঠিক তো, তোমরা সবাই একমত, আমরা সবাই একমত, যাও। চলে গেল সাথে, এরা সত্য সঙ্গে গেল। ওই ওখানে হযরত উম্মে সালামা ছিলেন, তিনি পরে আল্লাহ রসুলের স্ত্রী হলেন, সাক্ষীটা তিনি দিচ্ছেন। জাফর গেলেন,

فاتخذت من دونهم حجابا فارسلنا اليها روحنا فتمثل لها بشرا سويا অতঃপর লোকদের থেকে সে পর্দা করে নিল, অতঃপর আমি তার কাছে আমাদের পক্ষ থেকে ফেরেশতা পাঠিয়ে দিলাম এবং ফেরেশতা গিয়ে তার সামনে একজন সুঠামদেহী মানুষের আকৃতিতে দাঁড়িয়ে গেল। আউযু বিররহমান মিনকা ইন কুনতা তাকিয়্যা, আমি তোমার থেকে পানা চাচ্ছি যদি তুমি একজন আল্লাহ ভীরু বান্দা হও। কালা ইন্নী রাসূলু রাব্বিকা লিআহাবালাকা গোলামান যাকিয়্যা, আমি কিছুই নাই, আমি এসেছি তোমার আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত হিসাবে। কেন এসেছি? লিআহাবালাকা গোলামান যাকিয়্যা, তোমাকে একটা নিষ্কলঙ্ক পুত্র সন্তান দান করার জন্য। চমকুটছে এখন, এ কি মরিয়ম তা চমকুটছে, এ কি? কালাত আন্না একোনুলি গোলাম ওলাম ইয়াম শাস্তি বাসার ওলাম একো বাগিয়া, কিভাবে আমার পুত্র সন্তান হবে, অত কোন পুরুষ মানুষ আমাকে কখনো স্পর্শ করেনি, আমি কখনোই ব্যভিচারিণী নই। কালা কাদালিক, ফেরেশতা বলেন এমনি ভাবেই হবে। কালা রব্বকে হুয়া আলাই হাইয়েনন, তোমার পালন কর্তা আমাকে বলেছেন এটা আমার জন্য খুবই সহজ ব্যাপার, এটা আমার জন্য খুবই সহজ ব্যাপার। বলে না যে আলাহু আয়াত লিন্নাসে ও রাহমাত মিন্না, এটা এজন্য যে আমরা তাকে করব মানব জাতির সামনে একজন নিদর্শন হিসাবে এবং আমার পক্ষ থেকে বিশেষ রহমত হিসাবে। ওয়াকানা আমরা মাকদিয়া, আর এটা পূর্ব নির্ধারিত, এটা হবেই। তিনটা কথা এসছে এক আয়াতের মধ্যেই। ফেরেশতাদের তো কোনো যৌন কামনা নাই, ক্ষুধাও লাগে না, কিছুই নেই। এবারে প্রথম কথা হচ্ছে কাদালেক, এমনি ভাবেই হবে। ও আলাইয়া হাই, এটা আমার উপর খুব সহজ। যদি প্রশ্ন করা হয় হে ঈসা, হে মরিয়াম, তুমি যখন এসেছিলে দুনিয়াতে তোমার মায়ের গর্ভে, তার আগে কি তুমি কিছুই ছিলে? কিছুই ছিল না। হাল আতালা লিনসানি হিনু মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা, মানুষের উপরে একটা জমানা ছিল যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না। আমরা প্রত্যেকে কিন্তু তাই, যদিন আমরা লেখাবাসীকে বড় না হয়েছে তদিন আমাদেরকে কেউ চেনে না, যদিন দুনিয়াতে আমরা আসেনি তদিন আমাদেরকে আমাদের বাপ মাও চিনত না। তো যিনি তোমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব এনেছেন, তিনি কি বাপ ছাড়া মায়ের গর্ভ থেকে ঈশাকে আনতে পারেন না? যিনি আদমকে বাপ মা ছাড়াই সৃষ্টি করতে পারেন, তিনি ঈশাকে শুধুমাত্র মায়ের দ্বারা সৃষ্টি করতে পারেন না? পরিষ্কার, ও আলাই হাইন, এটা আমার কাছে খুবই সহজ ব্যাপার, শুধু কোন ফায়কুন বলবো তো হয়ে যাবে। মরিয়ম ছিলেন নবী ঘরের মেয়ে, অত্যন্ত দিনদার ফ্যামিলির, মানে জাকারিয়া তার খালু নবী, তিনি তাকে লালন পালন করেছেন। নবুয়তের গৃহে যার শিক্ষা তার মধ্যে আগে থেকেই ছিল, তিনি আর দ্বিরুক্তি করেন নাই যে না এটা যখন আমরা মাকদিয়া পূর্ব নির্ধারিত বিষয়তে তখন কথা বলে আর যাবে না। ফাহমালা তোহফান তাবাজুদ্দি মাকান নাকাসিয়া, অতঃপর তিনি গর্ভধারণ করলেন এবং দূরে চলে গেলেন ওখান থেকে, বাড়ির পাশ থেকে। ফাজাহাল মাখাদিলা জাজি নখলা, তার গর্ভর বেদনা তাকে একটা খেজুর গাছের গোড়ায় আশ্রয় নিতে বাধ্য করল। কালাত ইয়া লাইতানি মিত্তু কাবলা হাযা ওয়া কুনতু নাসিয়া মানসিয়া, হায় আল্লাহ, কি হলো যদি আগে যদি মরে যেতাম ভালোই হতো, লজ্জার বিষয় না, স্বামী নেই অত আমার গর্ভ ধারণ করলাম, মৃত্যু কবলা হাযা, এর আগে যদি মরলাম তো সেটাই ভালো হতো। ওয়া কুনতু নাসিয়া মানসিয়া, এবং আমি এমন একজন হইতাম যে আমাকে কেউই চেনে না, আমি মানুষের স্মৃতি থেকে ভুলে যেতাম। মরিয়মের দুঃখের কথা শুনে সঙ্গে সঙ্গে আওয়াজ এসে গেল, ফানাদাহা মিন তাহতিহা আল্লাহ তাহাজানি, নিম্নভূমি থেকে আওয়াজ আসলো, অদৃশ্য আওয়াজ, আল্লাহ তাহা জানি, চিন্তিত হয়েও না। তারপর কদ জালা রব্বকে তাহাতাকে সারিয়া, তোমার পালনকর্তা তোমার তলদেশে একটি প্রবহমান পানির ধারা সৃষ্টি করেছেন,